أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارم دايلو اللار نامي والعاديات ضبحا شبوت উর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজি যারা ক্ষুরাঘাতে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে যারা অভিযান করে প্রভাতকালে এবং সেই সময় ধুলি উৎক্ষিপ্ত করে অতঃপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকিয়া পড়ে মানুষ অবশ্যই তাহার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ এবং সে অবশ্যই এই বিষয়ে অবহিত এবং অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে প্রবল তবে কি সে সেই সম্পর্কে অবহিত নয় যখন কবরে যাহা আছে তাহা উত্থিত হইবে এবং অন্তরে যাহা আছে তাহা প্রকাশ করা হইবে সেই দিন উহাদের কি ঘটিবে উহাদের প্রতিপালক অবশ্যই তাহা সবিশেষ অবহিত।